শ্রোতা বন্ধু, কেমন আছেন সবাই? সময় হলো রেডিও জাপান এনএচকে ওয়ার্ল্ড এর সহজে জাপানি ভাষা অনুষ্ঠানের। এতে আপনাদের সঙ্গে আছি আমি কামরুল ইসলাম, আর আমি শারমিন সিদ্দিক ভুঁইয়া। শ্রোতা বন্ধু, আমাদের সঙ্গে আপনারা যোগ দিন, আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখব এবং জাপানি সংস্কৃতি সম্পর্কে জানব। আজ আমরা শিখব দ্বিতীয় পাঠ। আজকের পাঠের মূল বাক্য হচ্ছে কোরে ওয়া নান দেসু কা, এটা কি? প্রথম পাঠে আমাদের এই আসরের প্রধান চরিত্র থাইল্যান্ড থেকে আসা বিদেশি শিক্ষার্থী আন্না পরিচিত হয় সাকুরার সঙ্গে। আন্নার টিউটর সাকুরা হচ্ছে একই বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সিনিয়র শিক্ষার্থী। দ্বিতীয় পাঠেও আন্না এবং সাকুরার মধ্যে কথাবার্তা অব্যাহত রয়েছে। এবার চলুন পাঠ দুই এর কথাবার্তাগুলো শুনে নেওয়া যাক। এই পাঠের মূল বাক্য হল কোরে ওয়া নান দেসু কা, এটা কি? সাকুরা-সান, হাই, দোজো। কোরে ওয়া নান দেসু কা? সোরে ওয়া থাই নো ওমিয়াগে দেসু। আরিগাতো গোজাইমাসু। দো ইতাশিমাশিতে। এবার এসব কথাবার্তা ব্যাখ্যা করা যাক। এখানে আন্না কিছু একটা সাকুরার হাতে দিল। সাকুরা-সান, আন্না সাকুরার সঙ্গে কথা বলছে। জাপানি ভাষায় কাউকে নাম ধরে ডাকতে হলে তার নামের পরে সম্মানসূচক সাম, অর্থাৎ মিস্টার, মিসেস, মিস বা সাহেব কথাটি ব্যবহার করতে হয়। তাহলে আমি জাপানি ভাষায় আপনাকে ডাকব কামরুল-সান, তাই না? ঠিক ধরেছেন শারমিন-সান। হাই দোজো, অর্থাৎ এটা আপনার জন্য। কাউকে কোনো কিছু দেওয়ার সময় এ কথাটি বলা হয়। এক্ষেত্রে যাকে দিচ্ছেন তার মনোযোগ আকর্ষণের জন্য হাই কথাটি বলা হয়, আর দোজো মানে হল প্লিজ বা অনুগ্রহ করে এটা নিন বা করুন। তবে দোজো কথাটি বলার সময় এর দো অংশের স্বর উচ্চারণ ও বেশ একটু লম্বা করে বলতে হবে। চলুন এর উচ্চারণ অনুশীলন করা যাক। দোজো। সাকুরা যে জিনিসটি হাতে পেল সেটি কি তা বুঝতে না পেরে জিজ্ঞেস করল কোরে ওয়া নান দেসু কা, অর্থাৎ এটা কি? এটি হল আমাদের আজকের মূল বাক্য। কোরে ওয়া নান দেসু কা, অর্থাৎ এটা কি? এটি হল আমাদের আজকের মূল বাক্য। কোরে মানে হল এটা। আসলে কোরে শব্দটি হচ্ছে বক্তার কাছাকাছি থাকা কোনো জিনিসকে নির্দেশ করতে ব্যবহৃত নির্দেশক সর্বনাম। ওয়া হচ্ছে প্রসঙ্গবোধক পার্টিকেল বা টপিক মার্কার। নান দেসু কা অর্থ হল কি। এই শব্দ দিয়ে জানতে চাওয়া হচ্ছে সেই জিনিসটি কি। নান মানে কি। এই শব্দটি এবং এর সঙ্গে দেসু মিলে গঠিত হয়েছে বাক্যের বিধেয়। কা শব্দটি একটি পার্টিকেল। যে কোনো বাক্যের শেষে এই পার্টিকেল জুড়ে দিয়ে যদি সেই বাক্যটি উঠান্ত স্বরে উচ্চারণ করা হয় তাহলে এটি প্রশ্নবোধক বাক্যে পরিণত হয়। কোরে ওয়া নান দেসু কা তাহলে বেশ কাজের একটি বাক্য। চলুন এটা অনুশীলন করা যাক। কোরে ওয়া নান দেসু কা। এরপর আন্না উত্তরে বলছে সোরে ওয়া থাই নো ওমিয়াগে দেসু, অর্থাৎ এটা হল থাইল্যান্ডের সুভেনির বা স্মারক নিদর্শন। আন্না থাইল্যান্ডের কিছু সাবান সাকুরাকে দিয়েছে। সোরে হচ্ছে আরেকটি নির্দেশক সর্বনাম যা শ্রোতার কাছাকাছি থাকা কোনো জিনিসকে নির্দেশ করে। বাংলায় বলা যেতে পারে ওটা। বুঝতে পেরেছি, আন্না দেওয়া সুভেনির এই মুহূর্তে যেহেতু সাকুরার হাতে সেজন্য আন্না বলেছে সোরে, তাই না? হ্যাঁ ঠিক তাই। আবার ওয়া হল টপিক মার্কার বা প্রসঙ্গবোধক পার্টিকেল। থাই মানে হল থাইল্যান্ড। নো হচ্ছে এমন পার্টিকেল যা দুটি বিশেষ্য পদের মধ্যে সম্বন্ধ স্থাপন করে। ওমিয়াগে হচ্ছে সুভেনির বা স্মারক বস্তু। এখানে একটা কথা জেনে রাখা ভালো যে জাপানি ভাষায় বিশেষ্য পদের রূপ একবচনে যেরকম বহুবচনেও ঠিক তাই থাকে। এটি হচ্ছে থাইল্যান্ডের সুভেনির বা স্মারক নিদর্শন। এই কথাটি বলতে বলা হচ্ছে থাই নো ওমিয়াগে, অর্থাৎ থাইল্যান্ডের সুভেনির। এই অংশটির পরে দেস যুক্ত করে গঠিত হয়েছে বাক্যের বিধেয়। কাজেই পুরো কথাটি দাঁড়ায় সোরে ওয়া থাই নো ওমিয়াগে দেসু, এটা হচ্ছে থাইল্যান্ডের সুভেনির। বুঝেছি, জাপানি ভাষায় বিশেষ্য পদের আগে তার গুণবাচক শব্দটি বসে। এটা দেখছি ঠিক আমাদের বাংলা ভাষার মতোই গঠন। যদি বলতে চাই বাংলাদেশের সুভেনির বা ভারতের সুভেনির, তাহলে জাপানি ভাষায় বাংলাদেশ হচ্ছে বাংগোরাদেশ আর ভারত হল ইন্দো। কাজেই আমাদের বলতে হবে বাংলাদেশ নো ওমিয়াগে অথবা ইন্দো নো ওমিয়াগে। আরিগাতো গোজাইমাসু। সাকুরা বলছে আপনাকে অনেক ধন্যবাদ, তাই না? হ্যাঁ তাই। আপনি সংক্ষেপে শুধু আরিগাতো অংশটুকু বলতে পারেন, তবে যদি আপনি এর সঙ্গে গোজাইমাস অংশটুকু বলেন তাহলে তা আরো বেশি মার্জিত শোনাবে। এবার চলুন এই শব্দটি ধীর গতিতে অনুশীলন করা যাক। আরিগাতো গোজাইমাসু। বন্ধুরা, আপনারাও নিশ্চয়ই এই শব্দটি ঠিকমতো উচ্চারণ করতে পেরেছেন। যাই হোক, এর উত্তরে আন্না বলছে দো ইতাশিমাসতে। এর অর্থ ও কথা বলবেন না বা ধন্যবাদের প্রয়োজন নেই, বা ইংরেজিতে যাকে বলে ইউ আর ওয়েলকাম। আসলে এটি হল কেউ ধন্যবাদ জ্ঞাপন করলে তার জবাবে সচরাচর বলা ভদ্রতাসূচক বাক্য। চলুন এই কথাটির উচ্চারণ অনুশীলন করা যাক। এবার টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। জাপানি ভাষা শেখার এই আসরের পরিচালক অধ্যাপক আকানে তোকুনাগা আজকের শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করবেন। আজ আমি প্রশ্নবোধক বাক্য সম্পর্কে জানতে চাই। তাহলে চলুন টিচারকে জিজ্ঞেস করা যাক। তিনি যা বলছেন তা হল, জাপানি ভাষায় আমরা যখন প্রশ্ন করি তখন বাক্যের মধ্যে শব্দের বিন্যাসগত কোনো পরিবর্তন ঘটায় না, শুধু বাক্যের শেষে কা পার্টিকেল জুড়ে দিই এবং উচ্চারণের সময় স্বরভঙ্গি ঊর্ধ্বমুখী করি। কাজেই কোরেওয়া ওমিয়াগে দেস, এটা হচ্ছে সুভেনির, এই কথাটির প্রশ্নবোধক রূপ হবে কোরেওয়া ওমিয়াগে দেস কা, এটা কি সুভেনির। এবার দেখা যাক কোনটা হ্যাঁ বোধক বাক্য এবং কোনটা প্রশ্নবোধক বাক্য তা আমরা চিনতে পারি কিনা। এটা হচ্ছে সুভেনির, কোরেওয়া ওমিয়াগে দেস, এটা কি সুভেনির, কোরেওয়া ওমিয়াগে দেস কা। আর এভাবে আপনার সম্মুখে থাকা কোনো জিনিস আপনি চিনতে না পারলে এবং সেটা আসলে কি তা জানতে চাইলে আপনি বলতে পারেন কোরেওয়া নান দেস কা, এটা কি। আপনি এই নান অর্থাৎ কি শব্দটির সঙ্গে জি অর্থাৎ সময় কথাটি জুড়ে দিয়ে সময় জিজ্ঞেস করতে পারেন। সেক্ষেত্রে বলতে পারেন নান জি দেস কা, অর্থাৎ সময় কত বা কটা বাজে। এছাড়া নান শব্দটির সঙ্গে নি অর্থাৎ লোক বা ব্যক্তি কথাটি জুড়ে জিজ্ঞেস করতে পারেন কতজন লোক রয়েছে, তখন পুরো কথাটি হবে নান নিন দেস কা, কতজন লোক রয়েছে। শুনলেন টিচার আমাদের বুঝিয়ে দিন পর্ব। এবার ধন্যাত্মক শব্দ নিয়ে পর্ব। এই পর্বে জাপানি ভাষার ধন্যাত্মক শব্দ অর্থাৎ এমন শব্দ যা নির্দিষ্ট কোন ডাক, কণ্ঠস্বর অথবা আচরণ প্রকাশ করে সেগুলো তুলে ধরা হয়। আজ আমরা শিখব হাঁটার ভঙ্গি প্রকাশক কিছু ধন্যাত্মক শব্দ। আচ্ছা, এই শব্দগুলো শুনে ভাবুন তো জাপানি ভাষায় কিভাবে এগুলো প্রকাশ করা যেতে পারে। শব্দ শুনে তো মনে হচ্ছে এই ব্যক্তি তাড়াহুড়ো করে হাঁটছেন। ঠিক বলেছেন, উত্তর হচ্ছে স্তা স্তা। কেউ তাড়াহুড়ো করে হাঁটতে থাকলে তা এই শব্দ দিয়ে বোঝানো হয়। আর কেউ যদি আস্তে আস্তে হাঁটে তাহলে সেটা বোঝানোর কোন শব্দ আছে কি? নোরো নোরো। জাপানি ভাষায় যখন বলা হয় কেউ নোরো নোরো হাঁটছে তখন বোঝানো হয় যে সেই ব্যক্তি আস্তে আস্তে হাঁটছে এবং ব্যাপারটা পছন্দনীয় নয়। আবার রাস্তার যানজটে পড়ে গাড়ি আস্তে চালানোর পরিস্থিতিতে পড়লেও এই কথাটি জাপানি ভাষায় ব্যবহার করা হয়। এই ছিল আমাদের ধন্যাত্মক শব্দ। আজ যে দুটি ধন্যাত্মক শব্দ আমরা শিখলাম সেগুলো হচ্ছে স্তাস্তা এবং নোরো নোরো। জাপানি ভাষা শেখার আজকের আসর শেষ করার আগে সময় হল আন্নার স্বাগতোক্তি শোনার। আজকের ঘটনাগুলোর দিকে ফিরে তাকিয়ে আন্না মনে মনে বলছে, সাকুরা-সানের স্বপ্ন হল বিদেশে গিয়ে জাপানি ভাষা শেখা, আর আমার স্বপ্ন হচ্ছে জাপানি ভাষায় মাঙ্গা কমিক পড়তে পারা। তার মানে আমার এখন দরকার শুধু জাপানি ভাষা শেখার জন্য পড়া পড়া আর পড়া। বন্ধুরা, কেমন লাগলো আজকের পাঠ? আশা করি ভালো লেগেছে। আজকের মূল বাক্য ছিল কোরেওয়া নান দেসু কা, এটা কি। আগামী আসরে সাকুরা আন্নাকে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে ঘুরিয়ে দেখাবে। আশা করছি আপনারাও সঙ্গে থাকবেন। তাহলে আবার দেখা হবে। মাতা ওয়াইশিমাসো।